وقال الشافعي رحمه الله لا يصدق العقد عقدا لان المجمع مجهول ولا نقول ما عليه السلام من اشترى شيئا لم يراه فله الخيار اذا راه ولان الجهاله جعل الرؤيه لا تفيد المنافعه لانه لو لم يوافقه يرده فصار كجهاله وصف المعاني او الشر اليها وكذا اذا قال رزقت ثم راه له ان يرده لان الخيار معلق بالرؤيا بما روينا فلا يثبت قبلها وحق الفصل بحكم انما عقد غير لازم لا بمقتضى الحديث ولان الجزاء بالشيء قبل العلم باوصاف لا يتحقق فلا يعتبر قوله رزقت قبل الرؤيا بخلاف قوله رددت قال মুসাল্লিফ রহমতুল্লাহ আলাই হিয়ারের শর্তের আলোচনার পর হিয়ারের রুয়াতের আলোচনা আছে। কথা হইল যে এই জায়গার মধ্যে মুসান্নে কিয়ারে আয়েবরে না এনে কেয়ারে রুইয়ারে আগে আনল কয় কিয়ারে রুইয়ারটা কে মুসান্নে আগে আনছেন এই কারণে যে এইটা আকুয়া আর খেয়ার আয়েবটা এটা আদনা আর আপোয়া এটা আগে আসবে এটাই তার চাবি আর আদনা পরে আসবে মানে এটা আপোয়া হইল কেমনে আর ওইটা আদনা হইল খেয়ালে রুইয়াটা তামামি ভাইয়ের জন্য মানে আর খেয়ালে আয়েবটা লুজুমি ভাইয়ের জন্য মানে তামামি ভাই এবং লুজুমি ভাই এটা আবার কোন জিনিস খেয়ালে রুইয়াতের খেয়ার থাকা অবস্থায় ভাই সম্পূর্ণই হয় না যতক্ষণ না দেওয়া হইব ততক্ষণ পর্যন্ত মুবির সাথে মুস্তারি এটা সম্পর্কই হবে না অর্থাৎ বাই হয় না কিন্তু কেয়ারে আইলো একজনের সামান্য দিয়ে দিচ্ছে আর একজনের মুবিও নিয়ে নিচ্ছে বেচা কিনা চুক্তি হয়ে গেছে কিন্তু যে আউসাফের সাথে মুবি হওয়ার কথা ছিল এই ওয়াসফ না পাওয়ার কারণে বাইটা লাজেম হয় না তাহলে এইখানে দেখা যাইতেছে যে এখনো বায়ে তামামি হয় নাই সম্পূর্ণই হয় নাই আর ওই জায়গার মধ্যে বায়ে সম্পূর্ণ হয়েছে কিন্তু হুকুম লাজেম হয় তাহলে এটা আকোয়া হইলো যেটা এখনো সম্পূর্ণ হয় নাই এটা আকোয়া হইলো আর যেটা বায়ে হয়ে গেছে এটা তো বেচা কিনা হয়েই দিচ্ছে তাহলে ওইটা আগনা হইলো তাহলে আকোয়ার তার যেভাবে এই জন্যই হুসেন রহমতুল্লাহ আলাই খেয়ারে রুয়েতকে আগে আনছেন এরপরে আনছেন বাবু খেয়ারি রুইয়া এ বাপ খেয়ারি রুইয়াতকে বায়ান মানিস তারা সেই আনলাম ইয়ারাহু ফাল বাইউ জায়েজ ওয়ালাহুল খিয়ার ইজা রাআহু ইনশা আখাযাহু বিজমি সামান ওয়া ইনশা আদাদা কোনো ব্যক্তি একটা জিনিস কিনছে কিন্তু এখনো দেখে এই বেচা কিনাটা জায়েজ আছে আর ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না দেখবে ততক্ষণ পর্যন্ত তার খেয়ার থাকবে দেখার পর সে করলে জমির সামানের দ্বারা ওই মুখে নিবে আর ইচ্ছা করলে রোধ করে দিবে। এই কথা কইতে পারবে না যে আমি যেরকম মনে করছিলাম সেরকম তো না, একটু কম, তাহলে টেহা একটু কমাইয়া দেব, এই কথা করলে হবে। এখানে যেহেতু দেহ নেই এই জন্য তার খেয়াল নিলে পুরাটা, না নিলে দেখে আগর চাহিয়ে ও মুভি কো লে জমি সামান সে ও ইনশা রদ্দ হু আর আগর চাহিয়ে উসকো কিয়া কর দে রদ্দ। ওয়াকাল শাফি লা ইয়াসিহু লাকদু আসলান, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন খিয়ারে রুয়াত রেখা আগ দে ভাই সহি হবে, কারণ উনাল দলিল লিআন্নাল মুভি আমা ঝুলুন, মুভি জগতের মধ্যে ঝুল, যে জিনিস দেখে নাই এই জিনিসের উপরে ব্যয় করতেছে, তাহলে ভাইয়ের মধ্যে আগে ভাইয়ের মধ্যে সামান অথবা মুভি মা ঝুলিলে ভাই কি হয়ে যায় পাশে হয়ে যায়। সুতরাং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন কেয়ারে রুয়েতের সাথে ভাই কি হবে না সহি হবে না। ওয়ালা না কাউলুহু মান ইস্তারা শাইআন লাম ইয়ারাহু ফালাহুল কিয়ারু ইযা রাআহু, আমরা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তো বলতেছেন জায়েজ নেই, আমরা বলি যে জায়েজ আমাদের দলিল কয়েকজুসলামের কৌল আছে দলিলে নকলি। ওয়ালানা কাউলুহু আলাইহিস সালাম মান ইশতারা শাইআন লাম ইয়ারাহু ফালাহুল খিয়ারু ইযা রাআহু, কেউ যদি কোনো জিনিস কিনে লাম ইয়ারাহু যে জিনিসটা সে দেখে নাই ফালাহুল খিয়ার তার খিয়ার থাকবে, ইযা রাআহু যখন ওটা দেখবে নিলে নিতে পারে আর ফসকো করলে ফসকো। তাহলে হাদিসের মধ্যে যেহেতু আছে সুতরাং আমরা এটা যাই, এটা তো দলিল আকলি, আর তো দলিল নকলি, আর তো দলিল আকলি হলো ওয়ালি আন্নাল জিহালা বি আদমি রুইয়া লা তুজিল আল মুনাযা লি আন্নাহু লাউ লাম ইউআফিকু ইয়ারুদুহু ফাসারা কা জিহালাতিল ওয়াসফি বিল মুআইনিল মুশারি ইলাইহি, আমাদের দলিল আকলি হলো জেহালত মুবি বা সামান যদি মজহুল হয় তাহলে বায় এটা ফাসিদ হয় এটাও আমরা বলি, কিন্তু এটা কোন জাহাল এরকম জেহালত যদি হয় যে জেহালত মুবজির আর মুলাক ওই জায়গার মধ্যে বায় ফাসিদ, কিন্তু জেহালতটা যদি মুবজির আর মুনাজা না হয় তাহলে ওই ক্ষেত্রে আদমের রুয়াত কি ওয়াজহ সে জো জাহালত হে ও জাহালত লা তুজিল আল মুনাজা এ মুবজিল আল মুনাজা নাহি, কেন মুবজিল আল মুনাজা না লিআন্নাহু লাউ লাম ইউআফিকু ইয়ারুদুহু, কারণ হইল কি যে হে তো না দেখে কিনতেছে যে আমি দেখিয়া তারপরে যদি আমার চয়েস হয় তাহলে আমি মু আর চয়েস না হইলে নিতাম না, এনে তো এনে এই কথা কইয়ে দিছি, তাহলে এনে তো বায়েও জানে যে হে চয়েস করলে নিব আর চয়েস না করলে নিত না, তাইলে এখানে মুভি তো আছে ঠিকই কিন্তু জাহালত আসছে, জাহালতটা এটা কারণ ভাইয়ে জানে যে নিতেও পারে নাও নিতে পারে, তাহলে পরে তো আর ভাই এই কথা না না নেও নি লাগবো নেও নি লাগবো এই কথা তো ভাই কইতো না কইতে পারবে না, কারণ যেন খেয়ারে রুইয়াতের শর্তই আরোপ করা হয়েছে দেখকে পছন্দ হলে নিম আর নিল, তাইলে যদি তার মোয়াফেক না হয় তাহলে হ্যাঁ তাহলে ফেরত দেওয়া দিবে, তাহলে ভাই সই না হওয়ার কারণ কি পছন্দ হইলে নিবে পছন্দ না হইলে না নিবে, তাহলে এখানে মুফজিল আর মুনাজাও তো নাই ولأن الجهال بعد الرؤية لا تبدي إلى المنازع عدم الرؤية وجاس الجهال الجهي المبدي إلى المنازع نهي لأنه لو لم يوافقه اسلے کیا اگر اس کو موافق نہ ہو یہ مووی ٹا جی تار پسند نہ ہوے یرد ہو تلے سے ادھر کی کرے دیبے رد کرے دیبے فصار کا جہالۃ الوسی بالمعاین المشار الیہ کہے گا ملو ایک بار کچھ سے یہ گومر ستوب دیکھتا سو نا یہ گومر ستوب تمہارے پاس ہے بسلام بیٹھو کی نہیں এই ব্যয় জায়গা আছে এটা তো আপনিও করিম সাহ হিসাব আপনিও ওইটা বলেন জায়গা আছে বাকি এই জায়গা না তো মুভিমা ঝোল কত কত মন আছে মুভিমা ঝোল না যেহেতু মায়ন মুসার ইলাই ইশারাও করা হইতেছে এবং চক্ষু চাক্ষুষ দেহাও যাইতেছে সুতরাং এই জায়গার মধ্যে যতটুকু যে হালত আছে এটা বায়ে মুস্তারি এটার সমাধান করে ফেলাইতে পারে তো ভাই এই ম্যাপে নিল অথবা মুস্তারি ম্যাপে নিল একটা করে নিতে হবে তাহলে এই যে হালত তো ওই জায়গার মধ্যে যেমনিভাবে যে হালত মুজিলাল মুনাজা হইতেছে না রুয়েতের মধ্যে তো যে হালত মুজিলাল মুনাজা পাসারা কা জিহালাতিল ওয়াসফি বিল মুআইনিল মুশার ইলাই তো এইসা হো গিয়া কি যে কা জিহালাতিল ওয়াসফ ওয়াসফ কা মাজুল না নি কয় মুনাস কয় শেরাস এটা হলো ওয়াস بالمعاين المشار اليه جو আমনে সামনে ও আর উসকি তরফ ইশারা কিয়া ওয়াকাযা ইযা কালা রাযিতু সুম্মা রাহু লাহু আইয়ারুদহু لان الكيار معلق بالدوبيا এক বেটা কইতাছে যে আমার ওই যে জিনিসটা যে আছে এটা তোমার কাছে আমি বেচলাম ঠিক আছে হেউ কইল আমি কিনলাম কেনার পরে তারপরে কিন্তু আচ্ছা ঠিক আছে আমি এইটাতে সম্মত আছি দেখে নাই প্রথমে বিচার কেনার চুক্তি হওয়ার পরে কেয়ারের শর্ত আরোপ করছে শর্ত আরোপ করার পরে তারপরে কিন্তু ঠিক আছে আমি রাজি আছি এইটা যদি বলেও তারপরেও তার কেয়ার সাকিত হবে না যেহেতু আগে থেকে কেয়ারের শর্ত করছে অকাজাই যা কালা রাজি তু সোমবার আহু বলছে আমি রাজি আছি এরপরে গিয়া খেয়ারের ইয়ে তো আসিল হের পরে গিয়া এটা যে দেখছি লাহু আইয়ারু দাহু তাইলে তার জন্য এটা জায়েজ আছে যে এটা কি করে দিবে রদ করে লিআন্ন আল খিয়ারা মুআল্লাকুন বিল ইয়া লিমা রাওয়াইনা হাদিসের মধ্যে আছে কি মান মানিস্তারা শাইয়ান লাম ইয়ারাহু ফালাহুল খিয়ার রাজি তো হে কোক কিন্তু যে জিনিস কিনছে দেখে নাই দেখার পরে তার জন্য কি খিয়ার আছে তাহলে হাদিসের মধ্যে তো এরকম কোন যদি সম্মত হয়ে যায় উপায় টয় তো নাই হাদিসে মুতলাক যে জিনিস না দেখে কিনছে তার দেখার পরে এটার মধ্যে খিয়ার আছে لہو آئی رد لأن الخيار معلق بالرؤية اس لیے کہ حدیث خیار جو ہے یہ حدیث میں رؤیت کے ساتھ معلق ہے رؤیت تو اس جگہ پاؤ جانے راضی تو کو رؤیت تو پاؤ جانے لما روائی فلا يثبت قبلها شتاراں راضی تو بول لیو ہاں تار ইসে পয়লে ভাই সাবিত নি হবে অর্থাৎ এইটা ভাই হয়ে গেছে এই কথা বলা যাবে ওয়াহকুল হস্কি ফাসকি বি বিহুক মিন আন্নাহু আকদুন গায়রু লাজিম লা বি মুক্তাযাল হাদিস ওয়ালি আন্ন রিজাব শাইই ক্বাবলা আল ইলম বি আওসাফিহি লা ইয়াতাহাককু ফালা ইউতাবারু ক্বাউলুহু রাযিতু ক্বাবলা আল রুয়্যাতি বি খিলাফি ক্বাউলুহু রাযাতু এনে এনে একটা সালে মুকাদ্দারের জবাব দিতেছে যে যদি কোনো জিনিস না দেখা ওই বেটায় কয় রাজি তু তাহলে তার খেয়ার সাকে থাকে তার খেয়ার কি হয় না সাকে কিন্তু না দেখা কো না দেখা যদি কয় ফাসাস্তু রাজাত্তু বাইরে ফস্কো করে দিলাম তাহলে ফস্কো হয় তাহলে হয়তো ফসকো না হওয়া উচিত, নয়তো ওখানে সাকে থুয়ে যাওয়া উচিত, খেয়ার সাকে থুয়ে যাওয়া উচিত, অথবা ফসকো না হওয়া উচিত। এখন কইতেছে যে ফসকো যে হয়ে যায় না দেখলে, এটা আসলে রুইয়াতের অধিকারের কারণ। ফসকো যে হয়ে যায় এটা রুইয়াতের অধিকারে না, ওয়াহকুল হস ফস বিহুকমিন আন্নাহু আকদুন গাইরুল্লাহ, এটা আসলে ওই হুকুমের অধীনে হইতেছে। এখন তো রুইয়াতের আগ পর্যন্ত তো আকদ ওইটা লাজিম হয়েছে না, যে আকদ লাজিম হয় না ওইটা যে ফসকো করতে সমস্যা কি, ওই হিসাবে ওয়াহকুল ফস কি বিহুকমিন আন্নাহু আকদুন গাইরু লাজিম, কি এইসা আকদ হে জো লাজিম নি লা বি মুক্তাজাল হাদিস, না কে মুক্তাজা হাদিস কে আছে ফসকো হওয়া যে এই হাদিসের যে তাকাজা চাহিদা যে দেখার পরে তারপরে ফসকো করতে এই এইটা এইটা এই জায়গার মধ্যে না, মানে দেখার পরে ফসকো করতে পারবে বা রাখতে পারবে ওই তাকাজা, বরং এটা যেহেতু আগ্রতাই গায়ে লাজিম হচ্ছে সুতরাং ওই ক্ষমতা বলে, যেহেতু এখন আগ্র তার উপরে অপরিহার্যই হয় নাই ওই ক্ষমতা বলে এই জায়গার মধ্যে কী করা হয়েছে ফসকো করা হয়েছে। মুক্তাদায় হাদিস তো এটাই আসিল যে ওই জায়গার মধ্যে নাদিক খেরাজি তু পাওয়ার কারণেও তার কিয়ার সাকেত হয় নাই, অথবা ফাসাক্তু বললেও তার কিয়ার ফাসাক্তু যদি বলে তাহলে দেহে নাই যেহেতু তাহলে ফসকো হবে না এরকম মনে করে এই এই এই হিসাবে এই জায়গার মধ্যে না, বরং এখানে হিসাবটা করা হয়েছে যেহেতু আগে গাইরে লাজেন আর আগে গাইরে লাজেন যে কোনো সময় যে কোনো ব্যক্তি কি করতে পারে ফসকো ওয়ালিয়ান না রিজা বিশ্বাসী কাবলাল ইলমি বি আওসাফিহি লা ইয়াতাহাক্কাক, ওয়ালিয়ান না রিজা বিশ্বাসী কাবলাল ইলমি বি আওসাফিহি লা ইয়াতাহাক্কাক, আর ইসলিয়ে কে রেজা বিশ্বাসী কাবলাল ইলমি বি আওসাফিহি উসকে আওসাফ কে ইলম সে পহলে লা ইয়াতাহাক্কাক, যতক্ষণ পর্যন্ত ওইটা না দেখবে ততক্ষণ পর্যন্ত এই বাহের মধ্যে সে সম্মত আছে যে এটাই তো বোঝা যাইতেছে না, যত সম্মত আছে এটা বোঝা যাইতেছে না অর্থাৎ সম্মত নাই তাহলে তাহলে ফসকো করতে তার সমস্যা কোন জায়গায়, ফাল আইরতাবার কলহু রাজি তো কাবলা রুইয়া ফসকের ক্ষেত্রে রাজি ওই কি তো কি রাজি তো ফাল আইরতাবার কলহু রাজি তো কাবলা রুইয়া রুইয়াতের আগে রাজি তো এতবার করা হবে না বিখিলাফি কলহু রাজা রাজা কিন্তু রাজাত্বরে একবার করা হবে, কারণ রাজাত্ব এটা এই মুক্তাজাই হাদিস অনুযায়ী না, বরং এটা আগে গাইরে লাজেমের কারণে সে রদ করতে